family from Harbi, of his son, wa qad qila la yajuzu qabla an yabda wa salahuha al awwal ala sah wa ala al mushtarik bi du'a bi hal tafriqa min al mithl al ba'i wa hadha idha ishtaraha mutlaqan bi shart al qad'i wa in sharata tarkaha ala al nafil wa sadr al bayn li anna shartan la yaqtadihi al 'aqd وهو شغل مالك وملك غيره وهو صفقة في صفقة وهو عيارة أو إجارة في بعين وكذا بعين الزرق بشرط الترك لما قلنا وكذا إذا تناهي عظمها عند أبي حنيفة أبي يوسف لما قلنا واستعصنا محمد رحمه الله تعالى لعادل بالله ما إذا لم يتناه عظمها لأنه شرط فيه الجزء المعدوم هو الذي يزيد بمعنى من الأرض أو الشجر ولو اشتراها مطلقا এক বেলা ফল বেচছে, কিন্তু ফল এখনো পরিপক্ক হয়নি, কিংবা হয়েছে পরিপক্ক পরিপক্ক গাছের মধ্যে ফল এখনো পরিপক্ক হয় নাই অথবা পরিপক্ক হয়েছে, উভয় সুরতের মাঝে ভাই যায় কয় ভাই যায় কেন এই কারণে যে এটা মালে মুতা কাবেন মূল্যবান মালিকতা কাবেন কেমনে যেটা পরিপক্ক হয়েছে এখন নেই খাইতে পারবো আর যেটা পরিপক্ক হয়েছে না কয়েকদিন পরে পরিপক্ক হইলে খাইব তবে কোন কোন ফুকাহে কেন বলছে যে যদি পরিপক্কতা না আসে আর তার আগে বিক্রি করে ফেলা তাহলে বিক্রি জায়েজ এটা শামসুল্লাহ ইমাম সারাস তবে কৌলে আউয়ালি জায়েজ কৌলে আউয়ালি আশা তার অর্থ হলো ফতোয়া পরিপক্ক হোক আর না হোক উভয় অবস্থাতে বিক্রি করা ومن باع ثمرة لم يبدو صلاحها أو قد بدا جاز البيع کسی نے بیچا پھل درخت میں لم يبدو صلاحها ابھی تو اس کی صلاحیت ظاہر نہیں ہوا পরিপক্ক এখনো হয় নাই আও বাবা ইয়াত সালাহিয়ত জাহির জাহাজ আল বায়ু দুন হালত মে বাই লিয়ান্নাহ মাল মুতাকাব্বিম ইসলিয়ে কি ইয়ে মালে মুতাকাব্বিম হে মূল্যবান মাল ইমা লিকাউনি মুনতাফাম বিহি ফিল হাল আও ফিস সান মালে মুতাকাব্বিম কেমনে হয়েছে যেটা সালাহিয়ত বাধা হয়ে গেছে অর্থাৎ পরিপক্ক হয়ে গেছে ফিলহাল এটা দ্বারাই ফায়দা উপকার লাভ আর যেটা সালাহিয়ত অনপর ইহা হয় নাই এটা ফিল মাল অদূর ভবিষ্যতে এটা কি হবে হবে لأنه مال متقبل إما لكونه منتفعا به في الحال إسليك إس ياتو إسليك في الحال منتفع به أو في السال ياتو في المال فورورتي وقد قيل لا يجوز قبل أن يبدو صلاحها بعض فقهاء الكرام في طرف سے کہا گیا لا يجوز قبل أن يبدو صلاحها صلاحیت ظاہر ہونے سے پہلے پھل کا بیچنا جائز نہیں ہے والاول اصح ہے نا اصل مسئلہ کی একটা হলো গাছে ফল ধরে নাই, আগেই ফল দিচ্ছে না, এটি বেশ সাইজ গেল, এবং এগুলির আওয়াজ বেশি হয়ে গেছে ইদানি মৌসুমের আগে বিক্রি করে ফেলে জলপাই গাছ। এটা বয়ত্তে ফাঁকে আইমা জায়জ নেই। হ্যাঁ, আরেকটা হলো গাছে ফল আছে এবং পাইকেও গেছে, পরিপক্ক হয়ে গেছে, তাহলে এটা বয়স্তে ফাঁক যায়। আরেকটা হলো যে গাছে ফল আছে পরা মানে অপরিপক্ক, তো এইটা বিক্রি জায়েজ কি না এটার ক্ষেত্রে আইমাদের মধ্যে একটা, তবে বিক্রি করার জায়েজ যে ওলা বলু আসা ওলা বলি কি আসা। বাকি কথা হইলো যে গাছের মধ্যে তো ফল বেশল, পরিপক্ক হোক আর অপরিপক্ক হোক, ওয়ালাল মুস্তারি كتوها في الحال تفريغا لملك البائع اهنا مشتري تو অপরিপক্ক ফল কিনছে, এখন আগে বায়ের টাকা যাইলো চাহিদা হইলো, বায়ে মুভি দিবে মুস্তারি সামান দিবে, এখন মুস্তারি সামান দিছে কিন্তু মুভিটা একটু পরে নি মূল কথা বুঝে উঠছে যে পরিপক্ক হওয়ার পর তারপরে নিমু এটা হবে। ওয়ালাল মুস্তারি কাতুহা ফিল হাল তাফরিগান লি মিলকিল বায়ে, কারণ আগদে বায়ের চাহিদা হইল যে গাছের মাঝে যে ফলটাই ফলের মিলকিয়ত হয়ে গেছে আগদে বায়ের চুক্তির কারণে মিলকিয়ত হয়ে গেছে কার মুস্তারির জন্য জরুরি গাছটারে খালি করিয়া এটা বায়ের কাছে দিয়া দেওয়া তার গাছ, তো যেহেতু আগদে বায়ের চুক্তি হয়েছে অতএব খালি করি। ওয়ালাল মুস্তারি কাতুহা ফিলহাল, আর মুস্তারি পর ওয়াজিব হে কাতুহা ফিলহাল, ফিলহাল ফল কো কথা করনা তোড়না, তাফরিগান লি মিলকিল বায়ে, বায়ে কে মিলকিয়ত কো ফারিগ করনে কে লিয়ে। হাজা ইদাস্তারাহা মুতলাকান আও বিশর্তিল কত, যদি মুতলাকানও কিনে থাকে কোনো কথাবার্তা নাই যে রাখবো না রাখবো না, অথবা যদি কাতা করার শর্তেও ইয়া করে থাকে ওর উপব্যবস্থা মুতলাকানের দ্বারা যে এটা মুভাম রেখে যে গাছের ফল অপরিপক্কটা আমি কিনলাম, তো এই উভয় সুরতের মাধ্যমে কথার শর্ত হইলে তো পত্রিকা ওলাইটা কাটিয়ে নিতেই হবে, আর যদি কথার শর্ত উল্লেখ নাও করে এমনি খালি আগ্রহ হয়েছি তাহলে ওই সুরতের মধ্যেও কথা করত। এখানে কয় ভাই ফল ধার রাখতে পাঁচটা দিন লাগবো গাছের মধ্যে থাক, ওয়াইন সারাটা তার কাহা আলার নাকিল আলার নাকিল ইফাসাদ আল ভাই, এনা আগদে বায়ের পর এখন যদি কয় যে ভাই তুমি আগদে বায়ের সময় চুক্তি করলো যে তুমি এটা গাছের মধ্যে কী করো পরিপক্ক হওয়া পর্যন্ত রাখতে দিতি, তাহলে বায়ের পাশে ধুয়ে যাবে কেন লিয়ানাউ শর্তুন লাই একটা জি হিল আপ, আগদে বায়ের টাকা যা চাহিদা হইল একজনে মুভি দিবে আরেকজনে সামান নিবে, এটা হলো আগদে ভাইয়ের চাহিদা, অর্থাৎ আপনার লগে আমার লেনদেন হলো বেচা কি না, তাহলে আপনি টাকা দিবেন আমি জিনিস দিব, এটা হলো আগদে ভাইয়ের চাহিদা। আর আগদে ভাই হইলে মানুষ এটাই বুঝে, এখন আপনি যে গাছের মধ্যে রেখে দিতেছেন এটা আগদে ভাই কয় না, আপনার লগে বেচা কি না হয়েছে এখন চাহিদা হলো আপনারটা নেন আর আমারটা দেন, তাহলে এটা আগদে ভাইয়ের চাহিদা যে আছে চাহিদার বিপরীত, আর আগদে ভাইয়ের টাকা যার বিপরীত শর্ত আরোপ করা এটা বায় হাসি লে আন্নাহু শর্তুল লা ইয়াক্তাজিহিল আক দেবায় তাকাজার খেলা তাকাজার খেলা কেমন হলো ওয়া শুগলু মিলকিল গায়ে এটা হলো আরেকজনের মালিকানার মধ্যে নিজে গিয়া ওইটার মধ্যে থাকার গাছের মালিক হইলো হ্যাঁ হের মালিক হের গাছের মালিকে মালিকানার মাঝে আপনি গিয়ে ফল রেখে আরেকজনের মালিকানার মধ্যে মুশগুল হয়ে গেল এই যে আরেকজনের মালিকের মধ্যে ফলক গুলো এইটা আঁকতে বাইরে টাকা যত এটা না আঁকতে বাইরে টাকা যাইলে আপনার জিনিস আপনি নিয়ে যান আমার জিনিস আমার কাছে দিয়ে যান তো ও হুয়া শুকলু মিলকিল গায়ে গায়েরকে মিলকিয়ে তুমি সুগল আর একটা হলো হুয়া সবকা তুনফি সবকা তো এটা এক সপ্তাহের মধ্যে আরেক সপ্তাহ ঢুকাই দেবে আগে বেয়ে চুক্তি করছেন আপনি এখন চুক্তি করিয়া ফল পরিপক্ক হয় নাই এখন আপনি বলতেছেন যে ভাই পাঁচ দিন থাক গাছের মধ্যে আপনার এম আর ভাসতে ভরাই দেবেন তাইলে এখানে ইজারা চুক্তি একটা চুক্তি মাঝখান দিয়ে একটা চুক্তি ঢুকাই দেবে আর নাহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহ তিন দিন সপ্তাহ এক সপ্তাহের মধ্যে আরেক সপ্তাহ থেকে বিশ্বস্থান কিনে ঠিক আছে এক সপ্তাহ কাম হওয়ার পর পরবর্তী সপ্তাহ অর্থাৎ এই লেনদেন শেষ করে দেয়া আপনি ফল বীজ নিয়ে তারপরে গাছের হাত তো সুযোগই নেই তাইলে এক সপ্তাহের মধ্যে আরেক সপ্তাহ দিয়ে অথবা আপনি করলেন কি ভাই গাছেতে তো কিনছি ফল এটা নিয়ে কি করতাম এখন দেখবো এই এক কাজ আমার একটু দয়া করে পাঁচটা দিন সুযোগ দিন তো আমার একটু দয়া করে এইটারে কয় আরিও এইটারে কয় আরিও ইয়া অনুদান করা দয়া করা দান করা বা ধার দেওয়া ঋণ দেওয়া এই তো এইটাও তো সপ্তাহ তিন কি সপ্তাহ তিনের অন্তর হওয়া সবকা তুন ফি সবকা তিন এক সবকা কি আন্দ দুসরে সবকা কা দাখিল কর ও ইয়ারাতুন ও ইজারাতুন ফি বাইন এক সবকার মধ্যে আরেক সবকা কেমনে প্রবেশ করাইলো কই বাইয়ের মধ্যে আরিয়ত কইরা ভালাইছে অথবা ইজারা আর আগে বাইয়ের চুক্তি মাঝে আরেকটা চুক্তি করা এটা যায় নাই সবকা বি সবকা হওয়ার কারণে ওয়াকাজা বাইউজার এর তো ফলের কথা বুঝাইল জমিন কিনছে না না ফসল কিনছে ফসল যদি কিনে থাকে তাহলে আমি ফসল পরিপক্ক হইতে দেরি আছে ওইটার মধ্যেও এই কথা কয় যদি যে ভাই কয়েকটা দিন সুযোগ দেওয়া আমাকে বা টাকা দিব নে রাইখা যা হুকুমে তার তো সপ্তাহ তিন দিন সপ্তাহ তিন হওয়ার কারণে আঁকতে ভাই টাকা যার খেলা হওয়ার কারণে এটা কি হবে না যাই ওয়াকা যা ভাই উজ্জানি বিশর্তি তার বিমা কুলনা ও দলিল জো হামনি আবি আবি ওয়াকাজা ইজা তানা আজমুহা ইন্দা আবি হানিফা ও আবি ইউসুফ লিমা কুল واستحسنه محمد للعادة بخلاف ما إذا لم يتناهى عزمها لأنه شرط فيها الجزء المعدوم وهو الذي يزيد بمعنى من الأرض أبي الشجع هنا جدي تناهي عزمنا একই হোক তানাহি আজ তানাহি আজ হইল আগেরটা হইল সালাহিয়ত পরিপক্কতার মাঝে ইয়াস পরিপক্কতার মাঝে ইয়াস আর তানাহি আজ হইল বৃদ্ধি হন ইয়াস আর একটা হইল গাছের মাঝে আম করা এইটা বাড়তে বাড়তে ওই বড়া বড় হওয়ার পরে ওই পরিপক্কতার দিকে যাইতেছে কথাটা বুঝে আসছে গড়া হওয়ার আগে যেটা করা থাকে এইটা তানাহি আজম হয়, তানাহি আজমনি তার বৃদ্ধিপনা সম্পূর্ণ হয়। তানাহি আজম তার অর্থ হইল যে বৃদ্ধি সম্পূর্ণ হওয়া, আর লামিয়া তানাহি হইল না হওয়া। তো যদি ফলে বা গাছের যে ক্ষেতের মধ্যে গাছই করছে এখন হইলে দানে সরা বাইরিতেছে, শীষ মাত্র বাইরিতেছে, এইটা তানাহি আগ্ন হয়নি, অর্থাৎ পূর্ণাঙ্গ পাইলাভ করে। যদি তানাহি আগ্ন না হয় তাহলে একটি হুকুম ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ অর্থাৎ সাই খাই নিল, তার অর্থ কি এইটা জায়েজ। তবে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এটা কি আছে খফি ইস্তিহসান, ইস্তিহসানান উনি বলছেন যে জায়েজ এটা, কারণ এটা উরুফের মধ্যে এটা প্রচলন আছে, উরুফের মধ্যে এটা কি আছে প্রচলন। ওয়াকাজা ইজা তানাহা আজমুহা, যাকে তানাহি আজম হয়ে যায়, তানাহিয়ে বৃদ্ধিপনা সম্পূর্ণ হয়ে গেছে, তো সলাহিয়তের পরিপক্কতার আগের মুহূর্তটা, তাইলে একই হুকুম ওকাজাই যা তানাহা আজম হয়, তাইলে তানাহি আজম হয় যদি তাইলে এটা জায়েজ নাই, কার নিকট ছাইখাই নি ইন্দা আবি হানিফা ওয়া লিমা কুলনা জো দলিল হামনে ওয়াস্তাহসানাহু মুহাম্মদ লিল আদা, আর মুহাম্মদ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি উসকো মুস্তাহসান সমজা লিল আদা উরুপ কি ওজাস মানুষের এটার কি আছে প্রচলন। বিখিলা বিমা ইজালাম ইতানাহা আজম, হ্যাঁ ইমাম মুহাম্মদ বলেন তানাহি আজম না হয়, তানাহি আজম না হয় তাহলে উনিও বলেন এই ক্ষেত্রেও কি নাই জায়েজ। লিআন্নাহু শুরিতা ফিহা জুজ আল মাদুমা, কারণ তানাহি আজম না হইলে বিক্রি করলে তাহলে যহনা এটা বিক্রি করা হইতেছে তখন জুজে মাদুমের শর্ত আরোপ করা, অর্থাৎ কইতেছে যে এই যেটা তানাহি আজম হয় নাই অর্থাৎ ওই কোরআন মনে করি যে এটা আমি কী করতেছি আপনার কাছে ব্যস্ত আছে, এখন যে অবস্থা আছে এটাই তো ব্যস্ত আছে, কিন্তু যহনা কথাবার্তা চুক্তি সম্পূর্ণ হইয়া যাবে হওয়ার পরে একটু বৃদ্ধি আছে তাইলে জুজে মাদুমের আগদের মধ্যে কী করে দিছে শর্ত আরোপ করে, কারণ যখন নিবে তখন এই সময়ের মধ্যে তো এটার মধ্যে একটা বৃদ্ধি আছে, তানাহি আজম যেহেতু হয় না তানাহি আজম যেটা হয়ে গেছে ওইটা তো আর বাড়বে না, এটার মধ্যে পরিবর্তনটা আসবে রঙের মধ্যে গোর মধ্যে তারপরে গ্রানের মধ্যে এগুলি, কিন্তু যেটা তানাহি আজম হয় নাই এটা যদি বিক্রি করে তো চুক্তি পরপরও কেটে নিলে যে মাঝখানে যে সময়টা এই সময়টার মধ্যে জুজবে মা আদম কে বায়ের মধ্যে কী করিয়া দেওয়া হয়েছে শর্ত আরোপ করি, আর জুজবে মা আদমের শর্ত আরোপ করা এটা বায়ের জন্য কি নাই। বিখিলাবি মা ইজা আলামিয়া তানা আজমুহা লিয়ান্নাহু শুরিতা ফিহি জুজ আল মা আদম ওয়া হুয়া আল্লাযী ইয়াজিদু বিমানান মিন আল আর্দ ফা বিসসাদা, আর জুজবে মা আদম এটা এটা কী জিনিস কই এটা বাড়ে জমিনের থেকে অথবা বৃক্ষের থেকে, অর্থাৎ গাছের মধ্যে আম গাছের মধ্যে যে ফল আছে রসটানে গাছের থেকে রসটানে গাছের মধ্যে ক্ষেতের জমিনের মধ্যে যে শস্য আছে শস্যটা রসটানিকের থেকে মাটির থেকে মাটির থেকে রস, তাইলে মানবিকভাবে এটা বাড়ে গাছের থেকে এবং ক্ষেত থেকে ইয়া মাটির থেকে যারা বায়ের জিনিস তাহলে বায়েরটা অ্যাজ হইতেছে কার কাছে মুস্তারি এটা ওয়ালাউ ইস্তারা হা মুতলাকান ওয়া তারাকা হা বিইজনিল বায়ে তবা তওয়াবা লাহু তওয়াবা লাহুল ফাজ وإن ترك بغير إذنه تصدق بما زاد في ذاته لحصوله بجهة المحظورة، وإن تركها بعد ما تناهزه لم يتصدق بشيء، لأن هذا تغيير حالة لا تحقق زيادة. ولو اشتراها مطلقا كنسي يا زتا تناهي عزمه هاي تناهي عزمه هاي نه إلكم غاز إلكم فول أطباء يا بيك يا شوش كنس طبعا كنا سموه كنو كتابة بوله نهي راك مونا إيزاتيو كتابة এরপরে টাকা পয়সা লেনদেন হয়ে গেছে, লেনদেন হওয়ার পরে তো মুভি মুস্তারি হয়ে গেল। এখন মুভি এটা কেটে নেওয়ার সময় আর কি, এই সময় কয়েছে ভাই এক কাজ করো কয়েকটা দিন এটা আমার সুযোগ, আর আগের যে সুরত বলছে এটা কিন্তু ওই সময়ই বলছে ভাইয়ের সময় টাকা পয়সা লেনদেন হওয়ার আগে ওই সময় চুক্তির সময় বলছে। আর এটা কিন্তু যে টাকা পয়সা লেনদেন হওয়ার পরে তারপরে ধরেন দুজন বিচ্ছিন্ন হইতেছে বা বিচ্ছিন্ন হয়ে গেছে যেটাই, এরপরে কইতেছে ওই ওই ওই যে আগ্রতা আসছিল সব কাটা যেটা আসছিল যে শেষ শেষ করার পরে তারপরে কিন্তু ভাই এটা মধ্যে থাক কয়েকদিন কয়েকছে ঠিক আছে আমার জন্য তো এমনি কইলেই থাকবে রাখ সমস্যা নেই। ও তারা কাহা বিজ নীল ভাই এরপরে ভাইয়ের কোনো অতিক্রমে এখানে এটা কি করে দিছে রাইখা তবালা হল কষ্ট, তাহলে এখানে পরে যেটা বাড়বে যেহেতু এটা ভাইয়ের অনুমতি ক্রমে তার মিয়া বিবি রাজি কিয়া করে গা অতএব এখানে তবালা হল কষ্ট মুস্তারি এরপরে যেটা বাড়লো এটা মুস্তারির জন্য দায়ের। وإن تركها بغير إذنه تصدق بما زاد في ذاته لحصوله بجهة محظورة أنا بس كنا تشتي كريا تاكا بشر ديا هيك سغا هير ديكي هيك سغا هير ديكي كان لغي كنو قطة برطة نهي بس اوي بايو وار كوانا اي كاروس نگل لگيا اور نوستاري وار كتا نهي نگرن هتو سالك نوش هتو دور كار كسو دين لك كي دره بكاية بكاية نهي এরপরে বাস হ্যাঁ প্যাকেটে গেছে আসছে তখন খুঁজে দিয়ে এখন এই যে এখানে ফজল যেটা অতিরিক্ত এইটা মাহজুর তরিকায় অর্জন করা হয়েছে নিষিদ্ধ তরিকা অর্থাৎ বাইরের অনুমতি ক্রমে তো সে এখানে রাখে তাহলে এটা যে হাতে মাহজুর হয়ে গেছে নিষিদ্ধ তরিকা। আর যেহেতু মামলু তরিকার মধ্যে রাখার কারণে যে জিনিসটা অর্জিত হয়েছে এটা তার জন্য জায়েজ, সুতরাং জায়েজ যেটা হয়েছে এটা কি করে সৎকার তো বুঝবো কেমনে জায়েজ তাহলে মাপবো কেমনে হিসাব করে বাই করবে তো হিসাব করে বাই করার তরিকা আছে, ওই যখন কিনছিল তখন তো কিনছে একটা দাম আছে এখন না এটা বেশ কয় টাকা হবে কিনছিল ২৫ টাকা দিয়ে এখন না ৩০ টাকা বেশি ৫ টাকা কি করে যাচ্ছে সৎকার। وإن تركها بغير إذنه تصدق بما زاد في ذاته لحصوله بجهة محظورة، وإن تركها بإذن البائع أجر هلا وإن تركها بغير إذنه أجر بائع كي أجازت كي بغير اسكو راك دل زمين پر تصدق بما زاد في ذاته فإن صدقہ کر دے اسے ذات میں جو کیا ہو زیادہ لحصوله بجهة محظورة بس ممنوع طریقہ سے اس کو حاصل کرنے کی وجہ سے ممنوع طریقہ سے اس کو حاصل کرنے کی وجہ سے وإن تركها بعد ما تناهى عزمها لم يتصدق بشيء لأن هذا تغيير حالة لا تحقق زيادة يعني تناهي عزم الفور বৃদ্ধি যেটা বাড়াক এটা বাড়ার শেষ এখন অপরিপক্ক হবে লাল রং ধরবো গ্রান হবে তারপরে রং গ্রান হ্যাঁ মজা তিতা ফুটকা থাকে তারপরে মিলা হয়ে যায় আমি দেখেন না ফুটকা তারপরে এটা কি হয়ে যায় তানাহি আজমের পরে যে ফলের মাঝেই হোক বা অন্য যে জিনিস পরিবর্তনটা যেটা এই পরিবর্তনটা জমিন বা গাছ আগেরটা যে মানব বিবৃতিটা হয়েছে এটা কই থেকে হয়েছে জমিনের থেকে যেটা বায়ের মিল্কিয়ত গাছ যারা বায়ের মিল্কিয়ত গাছের থেকে রস কষ্টাই নেন তারপরে এটার মধ্যে বৃদ্ধি বানানো আর এরপরে তানাহি আজমের পরে যে পরিবর্তনটা হয় বারানা এটা বাড়ে এটা একটা রং আছিল এটা সবুজ হয়ে গেছে হলুদ এটা গ্রাণ আছিল না এখন গ্রাণ যুক্ত হয়েছে এটা চুটকা আছিল এখন কি মিলাবে এই যে পরিবর্তনগুলি এই পরিবর্তনগুলি এটা জমিনে কোনো কার্যক্রম জায়গা না কেন গাছের কোনো কার্যক্রম এইগুলি না বরং এটা সূর্য চন্দ্র তারকার কাজ সূর্য চন্দ্র সূর্যের আলোতে তার রং পরিবর্তন চাঁদের আলোতে তার মাঝে গ্রাণ সৃষ্টি আর তারার আলোকায় তার মাঝে মজার পরিবর্তন স্বাদের পরিবর্তন এই এক একটা কার্যক্রম তাহলে বায়ের যে জিনিস এটার থেকে আর তার মাঝে কোনো বৃদ্ধি হয় তবে মূল্যের মধ্যে কিন্তু কম দাম কম বেশি হয়ে যাচ্ছে এই রং গো যেটাই হোক পরিবর্তন হোক কাঁচা আম এটা 1 কেজি 40 টাকা আর পাকা আম কেজি 100 টাকা 120 টাকা এই যে পরিবর্তন হয়ে অনেক ডাবল ডিফারেন্স কিন্তু এটা বায়ের মিল্কিয়তের থেকে ইয়া হয় না যেহেতু বায়ের মিল্কিয়তের জিনিসের থেকে তানা ইয়া আজ হয় না তাহলে এই সুরতের মধ্যে তার এটা কি করতে হবে ওয়াইন তারা কাহা বাদ মা তানাজ নুহা আগার উসকো রাখ লে তানা ই আজমো কে বাদ তো লাম ইয়া তাসাদ্দাদ বিষয় তো কই সাই কে না করে লিয়ান হাদা তাগইরু হালাতি লা তাহাক্কুকু জিয়াদা ইসলিয়ে কে ইয়ে তাগইর হালাত হে হালাত কা মুতাগাইয়ের সবুজ ছিল হলুদ অবস্থার পরিবর্তন এক ধরনের গ্রাম আছিল এখন সুখ গ্রাম অবস্থার পরিবর্তন হয়েছে এটা টুকা ছিল এটা এটা অবস্থার মধ্যে পরিবর্তন হয়েছে গাছের থেকে রস কষ্টাই নেই এটা নতুন হয়েছে এটা না আর এইগুলি হয় বাহিরের জিনিস সূর্য চন্দ্র এবং আচ্ছা